জানো, বিফলে না যা মোরো গানো, জানো জানো জানো, বিফলে না যা জলেরে মিলি উজলিব পূজারীর কোহায় কোহায়, জানো জানো জানো, বিফলে না যায় মোরো গানো, অভিনব গান বিকশিত কমলর গন্ধ সমান, জানো জানো জগাব কি বিশ্বর প্রাণ, অকল সরিয়া গতির তরা আপনার গানতে আপনি বিভোরা, উষার কোলাতে মার যায় পোহরতে হাহিতি মিলায়, উষার কোলাতে মার যায় পোহরতে হাহিতি মিলায়, জানো জানো জানো বিফলে না যায় তারো গানো, জাগা অভিনব ছন্দে, জাগা অভিনব ছন্দে, মৌন মুগ্ধ যত শবদ কমল দল, মৌন মুগ্ধ যত শবদ কমল দল, কণ্ঠে কণ্ঠে অর্বুদ বৃন্দে, কণ্ঠে কণ্ঠে অর্বুদ বৃন্দে, জাগা অমৃত কুরবানী পরমানন্দে, জাগা অমৃত কুরবানী পরমানন্দে, জাগা অভিনব ছন্দে, জাগা অভিনব ছন্দে, জাগা অভিনব ছন্দে, জাগা অভিনব ছন্দে।